শুনছিলেন অ্যারোস্মিথের গান ফ্লাই অ্যাওয়ে ফ্রম হিয়ার অনলি অন রেডিও ফুর্তি। আর চলছে নাইট রাইডার উইথ রনু, আরো একবার ফিরে এসেছি আপনার এই সাথে আমি আমার শো নিয়ে। আর ঘড়িতে সময় এক্স্যাক্টলি রাত 9:50। আর আমি আগেই বলছিলাম যে রাত 9:50 শুরু হয়ে যাবে একটা স্পেশাল সেগমেন্ট, অ্যান্ড এই সেগমেন্টটা এইমাত্র শুরু হলো। সো রেফেলস ডিজাইন ইনস্টিটিউট ঢাকা, এই সেগমেন্টে আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন ক্যাসান্ড্রা লি, দ্য কলেজ ডাইরেক্টর, অ্যান্ড অফকোর্স আমাদের সাথে রয়েছেন মিস শাহানা আখতার, স্টুডেন্ট সার্ভিসেস ম্যানেজার। অ্যান্ড ওয়েলকাম টু রেডিও ফুর্তি ওয়ান্স এগেইন। Thank you. Always welcome. So, tonight we're going to have some chat about your courses and yeah, of course some other things. So, by this time, আমি লিসেনারদেরকে একটু জানিয়ে রাখছি, আপনার যদি রেফেলস ডিজাইন ইনস্টিটিউটের বিভিন্ন কোর্সের ব্যাপারে যদি কিছু জানার থাকে, মিস ক্যাসান্ড্রা লি এবং শাহানা আখতার এখানে রয়েছেন, আপনি আপনার কোয়েশ্চেন করতে পারেন। তার জন্য আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে SHOUT, that is shout, space আপনার নাম, space আপনার মেসেজ, লিখে ঝটপট পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। So first of all, Ms. Lee, I would like to know about the class size of your institute actually. Okay. Our class sizes actually range from about 15 to 20 students. We have about, in actual fact, we have limited seats in a class. Limited seats. Yes, that's right. Because we actually emphasize more of a one-on-one kind of a coaching. Mm-hmm. And because if you have small classes, the student will be able to have more time with the lecturers. All right, so Ms. Shahana, apnar ki mone hoy je je ei je one to one coaching er je byapar ta othoba class size ta choto rakhar byapar ta eta kotha ni effective actually student der jonno? Thank you. Welcome. Eta to obosshoi effective hobe amra bujhtei parchi, karon amra usually jeta dekhi amader deshe je খুব ক্রাউডেড হয়ে যায় স্টুডেন্টরা, তার মধ্যে থেকে টিচাররা অতটা অ্যাটেনশন দিতেও পারে না, তারাও ব্যস্ত থাকে। কিন্তু এখানে যেহেতু এটা ইন্টারন্যাশনাল এবং তারা চাচ্ছে যে স্টুডেন্ট, মানে আমরা চাচ্ছি যে আমাদের স্টুডেন্টরা যেন পুরোটা অ্যাটেনশনই পায় এবং পুরোটাই তারা অ্যাকোয়ার করতে পারে নলেজটা, সেজন্যই ক্লাস সাইজটা ছোটো রাখা হচ্ছে। এবং এতে দেখা যাবে যে স্টুডেন্টরা যা জানতে চাচ্ছে, যা তাদের যা কোয়ারিজ আছে, লেকচারার ক্যান হেল্প দেম আউট, তাই না? এবং তারপরে যাদের যা জানার থাকবে, পরে তো লেকচারার থাকবে তাদের জন্য হেল্প করার জন্য, মানে এনি টাইম তারা হেল্পটা পাচ্ছে লেকচারের কাছে, ক্লাসের ভেতর এবং ক্লাসের বাইরে সব সময় তারা পাচ্ছে। So there are some facilities in your institute for the students. So what are the facilities actually in this institute? Oh, we have actually a Mac lab and a PC lab, which is meant for our graphic design student, which is, and also future animation students. Animation students. Yes, so that's right. You are planning for an animation course as well. Yes, that's right. That's a very good course, I think. Yeah. So Ms. Shahana, আমাদেরকে একটু জানাবেন যে এই যে ক্লাসে যে ল্যাব ফ্যাসিলিটিস গুলো, ম্যাক এবং পিসি ল্যাব যেগুলো রয়েছে, সো এটা সো ফার যেহেতু অনেকগুলো ক্যাম্পাস অলরেডি চালাচ্ছে রেফারেন্স ইনস্টিটিউট, সো এটা তো অনেক বেশি হেল্প করার কাছে স্টুডেন্টদেরকে, রাইট? জি, এইখানে যেটা হচ্ছে পুরোপুরি তো আন্তর্জাতিক মানের সবকিছু, আমাদের রেফারেন্স কলেজটা পুরোপুরি হবে একেবারে ইন্টারন্যাশনালি ইকুইপড। তো যা যা আমাদের কোর্স এডুকেশনের জন্য লাগবে সবকিছুই সেভাবেই আমাদের সেট আপটা হচ্ছে। তো এমন কিছু না যে একটা স্টুডেন্টকে কোনোটা হয়তো শেয়ার করতে হচ্ছে, যার যার ইন্ডিভিজুয়াল পিসি থাকবে, তারা যেই কোর্সগুলো করছে তার সাথে রিলেটেড যে ইকুইপমেন্টগুলো ওদের লাগবে সবকিছুই থাকছে আমাদের এখানে। তো টোটাল প্রোগ্রামটা এমনভাবে যে শুধুমাত্র থিওরিটিক্যাল না, প্র্যাকটিক্যালি ওরা সেখান থেকে মানে সেন্টার থেকে শিখে নিচ্ছে। আপনি জানেন যে এই মুহূর্তে চলছে একটা স্পেশাল সেগমেন্ট রেফেলস ডিজাইন ইনস্টিটিউট ঢাকা, তাদেরই বিভিন্ন কোর্স নিয়ে আমরা আলাপ করছি। এবং এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন দ্য কলেজ ডাইরেক্টর ক্যাসান্ড্রা লি, এবং আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন শাহানা আখতার, স্টুডেন্ট সার্ভিসেস ম্যানেজার। সো আমরা তাদের সাথে তাদের কোর্স নিয়ে কথা বলছি। So, Ms. Lee, could you please explain us about the course duration? In fact, about how much time does it take to complete a course, the different courses? Oh, our duration of our programs is about 24 months. Okay. Yeah. So, once they complete this 24 months program, they can actually apply for 100% credit transfer to any of our network colleges in Asia-Pacific region. Yes, that's right. And we also, before they complete the 24 months program, there's a 3 months internship. Okay. Yeah. Oh, that's a good thing. So how to apply for the designing programs actually? Oh, students will need to submit 3 to 5 of their recent creative portfolios that reflects the range of their creative skills and potential. So it can be in the form of digital images, paintings, drawings, sketches, or workbook. Or maybe a 500-word essay outlining their relevant background, experience, interests, as well as their career goals. That's right. Okay, Ms. Shahnaz, তাহলে আমরা এটা নিয়ে একটু ডিটেইল কথা বলতে পারি যে ডিজাইনিং প্রোগ্রামের জন্য কি কি দরকার। তো যেমনটা তিনি বলছেন মিস ক্যাসান্ড্রা লি যে এখানের মধ্যে তাদের একটা পোর্টফোলিও 3-5 মানে পোর্টফোলিওস তাদের দরকার, অথবা শেষে আরও অনেক কিছু, তো এই ব্যাপারটা একটু ডিটেইল আমাদেরকে একটু এক্সপ্লেইন করবেন। এটা হচ্ছে যারা এই সাবজেক্টে ডিজাইনিং সাবজেক্টে ইন্টারেস্টেড তারা তাদের কাজ হ্যাঁ একটা পোর্টফোলিওর মাধ্যমে তারা সেটা দেখাতে হবে এবং তখনই আমরা বুঝতে পারবো যে স্টুডেন্টটা কতখানি কোয়ালিফাই করছে এবং তার সেই কোয়ালিটি লেভেলটা লেভেলটা কোথায় আছে। এখন এটা যেটা ক্যাসান্ড্রা লি বললেন যে ডিজিটাল ইমেজ হতে পারে, পেন্টিংয়ের মাধ্যমে হতে পারে, স্কেচ এবং ওয়ার্কবুক, তবে ডিজাইনিংয়ের জন্য অবশ্যই তাকে ড্রয়িংটা জানতে হবে তাই না? বাট উইদাউট ড্রয়িং শি ডিজাইনিং এর জন্য সে কি করে ডিজাইন করবে তাই না? ড্রয়িং তাকে জানতেই হবে, তার পোর্টফোলিওতে যদি তার ওই স্কেচিং নাও থাকে কিন্তু তাকে সেটা জানতে হবে এবং যদি সেগুলো থেকে থাকে পোর্টফোলিওতে তাহলে খুবই বেটার হয় আমাদের অ্যাসেস করার জন্য স্টুডেন্টকে। আর যদি মনে করেন একজন এসএসসি বা এইচএসসি তার পোর্টফোলিও ক্রিয়েট হয়নি তখন সে কিভাবে করবে, তাকে তখন ওই 500 words এর একটা যে এসএ কথা বলা হয়েছে যেখানে সে তার রেলেভেন্ট ব্যাকগ্রাউন্ডটা মেনশন করবে প্লাস তার এক্সপিরিয়েন্স, কেন সে ইন্টারেস্টেড এই সাবজেক্টে, তার গোল কি, সেগুলোকে মেনশন। এক্সপিরিয়েন্স বলতে অ্যাকচুয়ালি যে এসএসসি বা এইচএসসি লেভেলের এক্সপিরিয়েন্স তো ওরকম প্রফেশনাল লেভেলে থাকে না, দ্যাট ইজ দ্য পয়েন্ট, যে তারা এর আগে ছোটখাটো কোনো কিছু করেছে, ছোটখাটো হ্যাঁ কোনো প্রজেক্ট ওয়ার্ক বা নিজেই হয়তো কিছু করেছে, হবি শখের বসে কিছু একটা করে, পার্ট টাইম হিসেবে যদি সে কিছু করে থাকে সেগুলো মেনশন করে ওই ওই এস এর মধ্যে 500 words এর একটা এস এর মধ্যে যদি মেনশন করে দেয় তাতেও আমরা বুঝতে পারবো যে স্টুডেন্টটার পটেনশিয়ালটা কি কতখানি। বুঝতে পারলাম। সো মিস লি, দেয়ার আর 4 ইনটেকস ইন আ ইয়ার ইন ইয়ার ইনস্টিটিউট, সো নেক্সট ইনটেক উইল বি অন অক্টোবর, সো ইয়ার কলেজ ক্যাম্পাস ইজ আন্ডার কনস্ট্রাকশন রাইট নাও, সো হাউ ফার হ্যাজ ইট গন অর আর ইউ গাইজ রেডি ফর দ্য নেক্সট ইনটেক? ইভেন ইফ উই আর নট রেডি ফর দ্য অক্টোবর ইনটেক, ইফ দ্যারস স্টুডেন্ট হু অ্যাকচুয়ালি কামস ইন, উই উইল ইভেন হোস্ট দ্য the classes in a hotel ballroom, maybe at Westin Hotel or maybe at Radisson Hotel ballroom. Okay, yeah. So for the time being, you will manage some other campus for the students where they can have their classes. Yes, definitely. And that's a good news for the students who are interested. Yes. So many of the students, they have asked for the entry requirements of this institute. So would you please explain what are the entry requirements? Completion of SSC, HSC, O level or A level or maybe equivalent qualification. All right. They can actually apply into our institution. And of course we will prefer if the students have an IELTS score of 5.5. Yes, that's right. If the student who do not have any IELTS score of 5.5, so an English placement test will be arranged for the student. Because all our programs are basically conducted in English. So we also need to ensure that student really understand what we are actually delivering. Right. Yes. All right, so Ms. Shahana, jeta byapar hocche je IELTS e je 5.5 ekta score minimum score chilo seta byapare uni bolchen je eta jodi na thake ekta English placement test er ekta byabostha royeche ebong ei test ta somvabo tader education level ta bojhar jonno ji oder je English skill ta koto khani communication skill bolen seta koto khani eta assess korar jonno amader eta korar karo jodi IELTS na thake fine তারা যদি কনফিডেন্ট ইনাফ হয় যে তারা পারবে তা এসে এখানে রেফারেন্সে এসে তারা সেই ইংলিশ প্লেসমেন্ট টেস্টটা দিতে পারে এবং এটা অনলাইন টেস্ট হবে, যদি কোয়ালিফাই করে তাহলে আর তাদের স্কোর আইএলটিএস স্কোরের দরকার নেই, তারা ইমিডিয়েটলি তখন এখানে অ্যাডমিশন ব্যবস্থা করা যাবে। সো দ্যাট ইজ হোয়াট হাইমো ওয়াজ আস্কিং যে what is the minimum educational qualification required, jeta amra already kotha bollam the SSC or HSC, yeah, O level or even A levels, right, or equivalent qualification. Yes. So haimo apni jodi SSC or HSC complete kore thaken then apni ekhane apni apply korte parben, at the same time IELTS er jonno ekta it's a must, mane okay English ta jantei hobe, right, tai na? So sob antorjatik mane sob teacher aschen তারা যদি ক্লাস নিচ্ছে এবং ক্লাসগুলো যদি ইংরেজিতেই হবে তাহলে তো প্রবলেম হবে, অনেক সমস্যার ব্যাপার। তো এছাড়া প্রত্যেকটা কোর্সের জন্য তো একটা কমন একটা কিছু রিকোয়ারমেন্টস রয়েছে এক্সেপ্ট দ্য ডিজাইনিং প্রোগ্রাম। অ্যাকচুয়ালি ডিজাইন প্রোগ্রামের জন্য তাদেরকে আলাদা করে যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে একটা পোর্টফোলিও সাবমিট করতে হবে অথবা তাদেরকে একটা 500 words এর একটা এসে তাদেরকে লিখে দিতে হবে যেটার কারণে বোঝা যাবে যে তাদের অ্যাকচুয়ালি লেভেলটা কোন জায়গায় রয়েছে, রাইট। তো এছাড়া কন্ট্যাক্ট করার জন্য the contact information, in fact, students who are interested about Raffles Design Institute. So how can they contact with you guys actually? They can actually contact our education consultant, Mr. Zili. His contact number is 0119-00217, or you can call another number at 0119-040-8769. Okay, 0119-040-8769 অথবা 0119-00214. এই দুটো নম্বরে যে কেউ কন্ট্যাক্ট করতে পারেন উইথ মিস্টার জিলি। অলরাইট, আর সেই সাথে তাদের অফিস অ্যাড্রেসও রয়েছে। অফিস অ্যাড্রেস দ্যাটস আন্ডার কনস্ট্রাকশন রাইট নাও, বাট খুব হোপফুলি খুব তাড়াতাড়ি জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাবে, এবং তার মধ্যে যদি আমাদের কোনো ইনটেক হয়ে যায় সেজন্য আমরা হোটেলে আমরা বুক করে ক্লাসগুলো নিব। বাট এটা খুব একটা লম্বা সময় জন্য হবে না, উই হোপ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর সেই সাথে দ্য ওয়েবসাইট অ্যাড্রেস একটা রয়েছে দ্য রাফেলস ডিজাইন ইনস্টিটিউট, এন্ড দ্য ওয়েবসাইট অ্যাড্রেস ইজ www.raffles-design-institute.com.bd. এই ওয়েবসাইট অ্যাড্রেসে আপনি কি আপনার ডিজাইন ইনফরমেশন গুলো আপনি ওখানে কালেক্ট করতে পারেন। এট দ্য সেম টাইম আমি রনো আছি আপনার সাথেই অনেক রাত পর্যন্ত, তো আপনি যদি চান আমার কাছ থেকেও জানতে পারেন, ডেফিনেটলি আমি এস এম এস গুলো তাদের কাছে ফরওয়ার্ড করে দেবো। সো টাইপ করবেন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, দ্যাট মিনস ইউর কোয়েরি অ্যাবাউট Raffles Design Institute, লিখে পাঠিয়ে দেবেন 9840 নম্বরে। সো রাইট নাও আপনি জানেন যে আমাদের সাথে রয়েছেন মিস ক্যাসেন্ড্রো লি, দ্য কলেজ ডাইরেক্টর, দ্য রাফেলস ডিজাইন ইনস্টিটিউট ঢাকা। আর সেই সাথে আমাদের সাথে রয়েছেন স্টুডেন্ট সার্ভিসেস ম্যানেজার শাহানা আক্তার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং, থ্যাংক ইউ ফর গিভিং আস টাইম, থ্যাংক ইউ, ওয়েলকাম। সো এখন আবারও চলে যাচ্ছে আমার রেগুলার সেগমেন্ট, আর একটু পরে রনও ফিরে আসবো আপনার সাথে অনলি অন রেডিও ফুর্তি। আর রাইট নাও আপনার জন্য চমৎকার দুটো ট্র্যাক রেখে যাচ্ছি, দ্যাট ইজ সাদা কালো বাই ফোয়াদ ফিচারিং উপনের মাহের, তবে তার আগে যে গানটা শুনবো অধরা বাই ভাইভ। শান্ত বড় ক্লান্ত আমার পথে তবুও নেই কোনো শেষ, এ পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বে ছত বেশ। আমি সর্বশান্ত বড় ক্লান্ত আমার পথে তবুও নেই কোনো শেষ, পথ ঘুরে ও পথে আমার অস্তিত্বে ছত বেশ। বয়ে চলা নদীর মতোই আমার আবেগ, খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে, রন্ধন বাকে ঘেরা এক সাঁঝে আমার প্রার্থনা, অধরা সে সুখের অন্বেষণে। হারিয়ে যেন পথ খুঁজে পাই, বৃষ্টি প্রশান্তি কেন হাতছানি দিয়ে ডাকে আমার, বিস্তৃত নীল নদ আর দিগন্তে রক্তিমাভা, এলো মেলো দিনের শেষে কি পেলাম বসে তাই ভাবা, পাহাড় গড়িয়ে নেমে আসা নীরের মতো, খুঁজি তোমায় সেই ক্ষীণ আলোর মাঝে, রন্ধন ব বাকে ঘেরা একসাথে আমার প্রার্থনা বর্ণিল স্বপ্নের আকাশ আজ যেন মেঘে ঢাকা অপেক্ষার লোভে ক্ষণিকের ভেঙে পড়া শেষে আবার ছুটি স্বপ্নের খোঁজে খুঁজি তোমায় সে ক্ষীণ আলোর মাঝে রঙ্গনু বাকে ঘেরা সাজে